আজগুবি কিছু দেখলেন, উঁচু কিছু দেখলেন, মানুষ কি করে আমাদের দেশে একটা আজীব ধরনের যদি গাছ হয়, সেই গাছটার পেছনে মানুষ কি করে, সালাম করে, প্রণাম করে, নজর মানে, টেনা বাঁধে, আছে না? যদি আজীব ধরনের কোন সন্তান হয়, হ্যাঁ, চারটে হাত হয় তো বাস পূজা শুরু হয়ে যাবে, তাই না? যদি কোন বাচ্চার লেজ হয়, সেও একটা, সেও পূজনীয়, তারও পূজা শুরু হয়ে যায় শুধু আম পাতা জাম পাতা দিয়ে। মানুষের প্রকৃতি হচ্ছে এমন, জাহিলি প্রকৃতি। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকের ছিদ্রপথ বন্ধ করার জন্য ব্যবস্থা নিয়েছিলেন, তোমরা কবর জিয়ারত করো না। কেন না? কবরের ধারে পাশ থেকে শিরিক সৃষ্টি হয়েছিল কখন? সেই নূহ আলাইহিস সালামের যুগে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউলিয়া সালেহীন সৎকর্মশীল লোকদের সম্পর্কে প্রশংসা করতে গিয়ে শরীয়ত বহির্ভূত বিশ্বাস ও সীমালঙ্ঘন না করার জন্য আদেশ করেছেন, সতর্ক করে দিয়েছেন। কারণ এ ধরনের বাড়াবাড়ির মাধ্যমে পর্যায়ক্রমে কবরবাসীর ইবাদত, কবরবাসী মানে কবরস্থ ব্যক্তির, সমাধিস্থ ব্যক্তির ইবাদত শুরু হয়ে যায়। যেমন সারা বিশ্বে তাকিয়ে দেখলে পরে আপনি দেখতে পাবেন, খালি সৌদি আরবে পাবেন না। এই জন্য একজন বলছিলেন আমাকে যে হুজুর, সৌদি আরবে কি অলিয়া অলিয়া নেই? কেন অলিয়া অলিয়া নেই থাকবে না? কেন সব দেশেই থাকবে? বলছে কই, একটাও তো মাজার দেখলাম না। তার মানে যেখানে মাজার সেখানে সেখানে অলিয়া অলিয়া। জানে না যে ন্যাংটা পীর, ঘোড়া পীর, টেনা পীর, তারপরে ওই যে আল্লামা শিয়াল গাজীর মতো অনেক মাজার আছে, লাঠি পীর, কি পীর, তাদের ফলস মাজার তৈরি হয়ে আছে, তাই না? ইমাম হাসান কোথায় শহীদ হয়েছে? কোথায় শহীদ হয়েছে? সুতরাং আল্লাহ নিষেধ করলেন, কি বললেন? ইয়াকুম ওয়াল গুলু, খবরদার হলু করো না, গুলু থেকে দূরে থাকো। গুলু মানে অতিরঞ্জন, অতিরঞ্জন তার মানে যার যতটা মান তাকে ততটা মান দাও, তার বেশি দিও না। যার যতটা মান তাকে ততটা দাও, তার বেশি দিও না, তার কমও দিও না। উদাহরণস্বরূপ ভালোবাসা, ভালোবাসা একটা শব্দ। আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনার মেয়েকে ভালোবাসেন, আপনার স্ত্রীকেও ভালোবাসেন। এই ভালোবাসা শব্দ কিন্তু একটা, কিন্তু তিনজনকে যে ভালোবাসেন তাদের মধ্যে কি কম বেশি করা যাবে? তাদের যে পর্যায়ে আছে সেই পর্যায়ে তাকে রাখতে হবে। যদি বেশি করে দেন কিংবা কম করে দেন তাহলেই মুশকিল হবে, বিশাল মুশকিল হবে। আপনি বউকে যদি মা বলেন, কিংবা বউ মাকে যদি বউ বলেন, কিংবা বেটিকে যদি বউ বলেন, কিংবা বউকে যদি বেটি বানান, তো মুশকিল। সুতরাং প্রত্যেক জিনিসের নিজস্ব একটা স্থান আছে, সেই স্থানের সস্থানে তাকে রাখতে হবে। তার থেকে উপরেও তোলা যাবে না, নিচেও নামানো যাবে না। ঈসা আলাইহিস সালাম নবী, তাকে আল্লাহ বলা যাবে না, আর তাকে কি বলা যাবে না? তাকে যার সন্তানও বলা যাবে না। যার সন্তান কারা বলে না? ঈসাকে যার সন্তান কারা বলে? আমরা হচ্ছি মধ্যমপন্থী, যার যেমন পজিশন তাকে সেরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরঞ্জন করো না, অতিরঞ্জন থেকে দূরে থাকো। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু, কারণ অতিরঞ্জন তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে ধ্বংস করেছে। তাদের ধ্বংস হওয়ার যে মূল কত কারণ আছে, একটা কারণ কি? অতিরঞ্জন, বাড়াবাড়ি, কোনো কিছুকে নিয়ে বাড়াবাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা তুতরুনি, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, আমাকে নিয়ে অতিরঞ্জন করো না। কারণ তিনি জানতেন যে তিনি নবী এবং তার একটা পজিশন আছে। কেমন পজিশন আছে? যেমন আকাশে তারকার মাঝে চাঁদের পজিশন, বিশাল পজিশন। তার যে পজিশন আছে সেই পজিশন হিসাবে তাকে সতর্ক করা হয়েছিল। এমন কি সাহাবীরা কেউ কেউ বলেওছিলেন, প্রস্তাবও দিয়েছেন ইয়া রাসূল আল্লাহ, আমরা দেখে এলাম যে ওনারবরা তাদের রাজা বাদশাহদেরকে পাদ্রীদেরকে সিজদা করছে, তো আপনি তো বেশি হকদার যে আমরা আপনাকে সিজদা করব, আমরা আপনাকে সিজদা করব। কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বললেন, যদি আমি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করা হালাল মনে করতাম তাহলে আমি মহিলাকে আদেশ দিতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। তার মানে যতই পজিশন থাক সেই মানুষের তার স্ত্রীর কাছে পজিশনের মতো অন্য পজিশন বড় নয়। স্বামী হচ্ছে হিন্দুদের কাছে দেবতা, তাই না? ওরা দেবতা বলে, আর আমরা দেবতা বলি না কিন্তু সেজদা যোগ্য বলি। সেজদা করা জায়েজ নয় কিন্তু সেজদা যোগ্য। অবশ্য যদিও বর্তমান পৃথিবীতে সে আর মানামানি স্বামীকে অতটা মানে না কেউ, আর তাছাড়া পুরুষরাও আবার স্ত্রীকে মানতে দেয় না, বলে না তুমি তোমার স্থান ওখানে না এখানে, মানতে দেয় না, স্ত্রীর গোলামি করে নিজের পজিশন হারিয়ে ফেলে। তো এই হচ্ছে সমস্যা, স্ত্রীর গোলামি করে নিজের পজিশন হারিয়ে ফেলেছে, অথচ সে হচ্ছে সেজদা যোগ্য কার কাছে? স্ত্রীর কাছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি স্বামীকে স্ত্রীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সিজদা করে, কিন্তু আল্লাহ ছাড়া আর কারোর জন্য সিজদা হালাল নয়। এখান থেকে যাতে করে শিরক না হয় সেই চেষ্টা করে তিনি শিরক রোধ করলেন। এই রকম তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, লা তুতরুনি, কেমন বাড়াবাড়ি করো না, কামা আতরাতি নাসারা ইবনে মারিয়াম, যেমন খ্রিস্টানরা নাসরানিরা ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে বা যিশুকে নিয়ে বাড়াবাড়ি করেছিল। ইন্নামা আনা আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা, আমি হচ্ছি আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আর দাস কার দাস? আল্লাহু আকবর, আকবরের দাস। তার মানে সে দাসেরও কত পজিশন হতে পারে, আমাকে আল্লাহর পজিশনে আল্লাহর গুণে সামিল করে দিও না। আল্লাহর যে সমস্ত গুণ আছে, গুণাবলী আছে, ওই যে সুন্নিরা করে আল্লাহ যে গুণাবলী আছে কিছু কিছু ঢুকিয়ে দেয়, যেমন তারা বলে আমার নবী গায়েব জানতেন, আমার নবী গায়েব জানতেন। ওহাবিরা বলে আল্লাহর নবী গায়েব জানতেন না, ওহাবিরা কাফের। আমার নবী নূরের তৈরি ছিলেন, আমার নবী মাটির তৈরি ছিলেন না, তিনি মানুষ ছিলেন না। পুরাণে যে বলছে না না, ও ওহাবিদের যে হাদিসে আয়াত আছে ওহাবিদের আয়াত, ওহাবিদের হাদিস, আমার নবী মানুষ ছিলেন না, নূরের তৈরি ছিলেন। এইভাবে আমার নবীর দেহের ওজন ছিল না, আমার নবী আরো কিছু আরো কিছু, তারা বাড়িয়ে বাড়িয়ে বাড়িয়ে বাড়িয়ে আল্লাহ নবী বলছেন ইন্নামা আনা আব্দুল্লাহ। আর কোরআনে আল্লাহ বলছেন তুমি বলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতই মানুষ। তবে হ্যাঁ একটা কথা কি, তার বৈশিষ্ট্য আছে, সে বৈশিষ্ট্য সবারই মাঝে নেই। তোমাদের মতো মানুষ কি? তোমাদের মতো মানুষ মানে হলো তোমাদের মতো রক্ত চামড়া মানুষ। তোমরা যেমন ব্যথা পাও আমি ব্যথা পাই, তোমরা যেমন কষ্ট পাও আমি কষ্ট পাই, তোমরা যেমন ভুলে যাও আমি ভুলে যাই, তোমরা যেমন বিবাহ শাদী করেছো আমি করেছি, তোমাদের যেমন সন্তান সন্ততি আছে আমারও আছে। এর মানে এই নয় যে তোমার আমার মধ্যে যা আছে তোমাদের মধ্যে তাই আছে, আর তোমরা তোমাদের মধ্যে যা আছে আমার মধ্যে তাই না, তা তো হয় না, হতেই পারে না। আছে তিনি আমাদের মতো মানুষ কিন্তু আমরা তার মতো মানুষ নই। উদাহরণ দেন, আমরা তার মতো মানুষ নেই, উদাহরণ কি? আল্লাহ রসুলের কাছে ওহি আসতো, আমাদের কাছে আসে আসে না। আর কি? আল্লাহ রসুল সাল্লামের দেহের ঘাম ছিল সুগন্ধি আতর, আর আপনার আমার গায়ের গন্ধ, গায়ের ঘামে গন্ধ যদি কেউ পায় তো পাশে বসবে না, তাই না? স্প্রে মারতে হবে, নাহলে পন্ডস পাউডার নিতে হবে। হাই হাই, তার দেহের ঘামই ছিল আতর, আর আমাদের দেহের ঘামের গন্ধ দূর করার জন্য আতর ব্যবহার করতে হয়। আমরা তাদের মতো মানুষ, তার মতো মানুষ না। তিনি বিশেষ করে নামাজে যেমন সামনে দেখতেন তেমনি আমাকে দেখতে পাই নাকি, পিছনে দেখতে পাই সুতরাং আমরা তার মতো মানুষ নয়, কিন্তু তিনি আমাদের মতো মানুষ। কিন্তু ওরা বলে না না না না না, সর্বনাশ সর্বনাশ, আমাদের মতো মানুষ মানে এত ওরা ব্যাধব গুস্তাখা রাসূল, রাসূলের প্রতি ব্যাধব করে না, রাসূলকে ছোট করে দিল। আমাকে ছোট করে না, আমাকে ছোট করবো। তার পজিশনের জায়গায় আছে, সে পজিশনের জায়গা থেকে তো আমরা নামাইনি, তোমরা বরং কি করেছো, পজিশনের জায়গা থেকে বাড়িয়ে দিয়েছো, বাড়িয়ে দিয়েছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহর কোন গুণাবলীতে সামিল করো না, আল্লাহর কোন গুণাবলী আমার মাঝে নেই, আমি আল্লাহর বান্দা, তবে আমি তার পক্ষ থেকে প্রেরিত রাসূল। ইন্নামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূলু ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূল, তোমরা আমাকে আব্দুল্লাহ বলো। এই জন্য সাহাবারা সবসময় যখন আল্লাহ রাসূলকে ডাকতেন কি বলতেন, কি বলতেন, ইয়া রাসূল আল্লাহ, কেউ ইয়া আবুল কাসেম বলতেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, স্ত্রীরাও বলতেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবি নাই, ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ। এই যে এখানে এটাতে লিখেছে যে ওয়াহাবিরা আল্লাহ রসুলকে বড় ভাই মনে করে, ওয়াহাবিরা আল্লাহ রসুলকে বড় ভাই মনে করে, বড় ভাই মনে করে। উদাহরণ দিতে গিয়ে কেউ বলেছে যে আমরা সবাই মানুষ, মানুষের মধ্যে যেমন বড় ভাই ঘরের মধ্যে, যেমন ভাইদের মধ্যে বড় ভাই যেমন পজিশন থাকে, কিন্তু এই উদাহরণটা ঠিক হয়, কারণ আমরা আমাদের বড় ভাইয়ের পজিশন কি যায় কি দিই, এইটুকু যদি উদাহরণ দিই তো সাধারণ মানুষের মনে লাগবে আঘাত। সুতরাং আমরা ওরকম বলি না, সাহাবারা কেউ আল্লাহ রসুলকে ভাই বলে মনে করতেন না, ভাই বলে বাপ বলে মনে করতেন না, তার স্ত্রীরা উম্মুল মুমিনী মা বলতেন, স্ত্রীরা কি ছিল, মা, সবাইকে মা বলে রাখতেন, কিন্তু আল্লাহ রসুলকে বাপ বলে রাখতেন না, আল্লাহ রসুল সাহাবিদেরকে ভাই বলতেন, আল্লাহ রসুল সাহাবিদেরকে ভাই বলতেন, কিন্তু কোন সাহাবি আল্লাহ রসুলকে ভাই বলতেন, কে বলতেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, সব থেকে মাহবুব। আল্লাহ তাআলা যে সব থেকে বড় উপাধি, যেই উপাধি দিয়ে সাহাবারা সবসময় ডাকতেন, এমনকি স্ত্রীরাও ডাকতেন, এই হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবাণী যে তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে কোন প্রকারের ঘর, কোন প্রকারের ঘর, কোন প্রকারের অট্টালিকা নির্মাণ করতে নিষেধ করেছেন, কবরের উপরে কোন প্রকার ঘর বানানো হবে না। কেন বলুন তো, এই শিরক যাতে না হয়ে যায়। যখন একটা ঘর বানানো হবে তখন মানুষের দৃষ্টি আকর্ষণ হবে, কেন বানিয়েছে, কেন বানিয়েছে, দৃষ্টি আকর্ষণ হবে, শিরক সৃষ্টি হয়ে যাবে। সুতরাং কবরের উপরে কোন ঘর বানানো হবে না। কবর, কবর ফাঁকা থাকবে, যদি বলেন যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কবরের উপরে ঘর কেন বানানো হয়েছে, আল্লাহ রাসূলের কবর কি ফাঁকাই ছিল, যদি আল্লাহ রাসূলের কথা এই কথাটা বলে গেছেন যে ঘর বানানো হবে না, তবে তার কবরের উপরে ঘর কেন বানানো হয়েছে, তার জবাব কি, যেহেতু তার কবরের উপরে ঘর বানানো হয়নি, বরং তার কবর হয়েছে ঘরের ভিতরে। তা কেন হয়েছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীদের যেখানে ইন্তেকাল হয়, এবার সুন্নিরা বলে ইন্তেকাল বলা যাবে না, মারা যাওয়া বলা যাবে না, ব্যাধব বলতে হবে, হিজাব পর্দা নিয়েছেন, বিশাল হয়েছে, সব অতিরঞ্জন, কবর বলা যাবে না, মাজার বত্রী ওখানে রোজা, রোজা বলতে হবে, সব বাড়াবাড়ি, সব বাড়াবাড়ি। সাহাবারা বললেন মউত, মাতা, আল্লাহ কোরআন বলছেন মাতা মাইয়েত, মরা, তবে হ্যাঁ আল্লাহ কোরআনের কথা বলেছে যে শহীদদেরকে মৃত করল না, তার মানে কি, তারা আসলে জীবিত, আল্লাহ রাসূল আসলে জীবিত, আল্লাহর কাছে জীবিত, কিন্তু তার মানে আল্লাহ আল্লাহ তো কোরআন নিজেই বলেছে ইন্নাকা মাইয়েতুন বলেছিলেন যে নবীদের যেখানে ইন্তেকাল হয় সেখানেই তাদের কবর হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর ঘরের ভিতরে হয়েছিল, আল্লাহ রাসূলের কবরের উপরে ঘর বানানো হয়। হ্যাঁ, তবে ওই ঘরকে পরবর্তীকালে সুন্দর করে বানিয়ে তার উপরে গম্বুজ তৈরি করা হয়েছিল। আর সেই সময়ে কিছু সাহাবী থাকলেও এবং তার বিরোধিতা করলেও গভর্নর শোনেননি, ভেবেছেন ঘরটা কিন্তু বানিয়েছি। সে যাই হোক, সেটা কিন্তু দলিল নয় আমাদের যে কবরের উপরে ঘর বানানো হবে, কারণ কবরের উপরে ঘর বানানো হয়নি, বরং ঘরের ভেতরেই কবর হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন বা জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তাকসিসিল কবর, কবরকে পাকা করতে নিষেধ করেছেন। কবর কাঁচা রাখতে হবে, কেন? পাকা করলে দুটো অসুবিধা হয়। প্রথমত, শিরিক বা ফিতনা সৃষ্টি হওয়ার ভয় থাকে, যখন এটা পাকা কবর দেখবে তখনই লোকের দিকে আকর্ষণ হবে সেখানে। আর দ্বিতীয়ত, জায়গা ব্লক হয়ে যাবে, সবাই যদি কবর পাকা করে তাহলে তো ধানের জমি থাকবে না, তাই না? কবর পাশাপাশি কবর পাকা কবর হতে হতে হতে হতে আর কবর কবর হবে না, ধানের জমিও থাকবে না, খাওয়ার কিছু থাকবে না। এই জন্য জায়গাগুলো